বিকিনির এ বিশ্ববাজারে আমি এক ফেরিওয়ালা, মহান আল্লাহর মধুমাখা নামের সরস বেশাতি নিয়ে আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে। কালিমা শাহাদাতের বাণী আমার পণ্য, তুমি ক্রেতা, দুনিয়ায় নিরাপদ, আখেরাতে হবে ধন্য। ফেরি গোরে ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি গোরে ফিরি আমি আল্লাহ তালার নাম, দেশ বিদেশে পথে ঘাটে হাকি শুভ নাম, হাকি শুভ নাম, ফেরি গোরে ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি গোরে ফিরি আমি আল্লাহ তালার নাম। কালেমা শাহাদতের বাণী যে বারেক বলে একটু খানি, কালেমা শাহাদতের বাণী যে বারেক বলে একটু খানি, সে চাওয়ার অধিক দেই আমারে, সে চাওয়ার অধিক দেই আমারে, মোর সৌদার দাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, দেশ বিদেশে পথে ঘাটে হাকি শুভ নাম, হাকি শুভ নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম। দাম দিয়ে সব দুনিয়াদারি মিটাই দে না, অমূল্য সে আল্লাহর নাম কেউ নেই না, দাম দিয়ে সব দুনিয়াদারি মিটাই দে না, অমূল্য সে আল্লাহর নাম কেউ নেই না, আল্লাহ নামের ফেরিওয়ালা ডাকে ওরা সাজের বেলা, ওরে ওই নামে সে আখেরে পায়, ওরে ওই নামে সে আখেরে পায় বেহেশতি আরাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, দেশ বিদেশে পথে ঘাটে হাকি শুভ নাম, হাকি শুভ নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম, ফেরি করি ফিরি আমি আল্লাহ তালার নাম।